লিড করা ইমামগুলো থাক যারা আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখিয়েছে, আর তা নাহলে কোথার থেকে কোথায় যেতাম? যাই হোক, আমার ভাইরা, আমার রাসূল বলছে আমার নাম বলে দে গাছ চলে আসবে। কেন এরকম করছিস? তোমার নাম বলে গাছ চলে আসবে, যে বলে দেয়। আর যদি না আসে, ওই যে তুই যা শাস্তি দিবি আমি মেনে নেব, তুই যা শাস্তি দিবি আমি মেনে নেব। সে তখন মাথায় মাথায় স্কিম করেছে যে আমাদের কবিলা সর্দার বলেছে ইসলামের নবী মোহাম্মদ কে যদি শাস্তি দিতে পারিস এত মাল দেবো তুই মালামাল হয়ে যাবি। মাথায় তখন স্কিম এসে গেছে যে গাছকে ডাকলে গাছ তো আসবে না, বরং ফোকটে যে গাছ আসবে না একবার ঘুরে আসি, এসে ওকে শাস্তি দেব, আমি অনেক মাল পেয়ে যাব। আমার আল্লাহ উপর থেকে দেখছে, আল্লাহ বলছে আমি চুপ করে বসে থাকবো। হ্যাঁ ভালো, বলছে আমি যাচ্ছি কিন্তু, বলছে হ্যাঁ যা। মরুত্তপ্ত রৌদ্র টকবক করে ফুটছে, বললে 60 ডিগ্রি সেলসিয়াস গরম সৌদি জমিনে, 58-60 এইরকম গরম থাকে। তখনকার দিনে আরো ফাঁকা মরুভূমি ময়দান ছিল, তাহলে কত গরম ছিল ভাবুন তো। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ রাসূল বলছে যা, যে আমার নাম বলে দেয়। বলছে যাচ্ছি কিন্তু, বলছে তুই যা। এই মানুষটা হাঁটতে আরম্ভ করেছে মশকের মধ্যে পানি নিয়ে, যখন চলতে আরম্ভ করে চলতে চলতে চলতে মরুভূমির উপর দিয়ে চলতে থাকে, মাথার ঘাম পায়ে পড়ে যায়, শেষ পর্যন্ত যখন গাছের নিচে গিয়ে দাঁড়ায় নিজেকে ঠিকঠাক করে নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে ওই সময় বলে ইয়া আইয়ুহাস শাজার আন্না মুহাম্মাদান ইয়াদউকা, এই গাছ তোমাকে মুহাম্মদ আরবি ডেকেছে, গাছ তোমাকে মোহাম্মদ আরবি ডেকেছে। ঘাস তো চলেনি, একবার ঝাড়া মেরে ওঠে, তারপর চুপ। বললাম আমার নাম বলে দিবি গাছ চলে আসবে, তো নাম বললাম, একবার ঝাড়া মেরি ঠান্ডা হয়ে গেছে, গাছ নাকি চলবে, একবার ঝাড়া মেরি ঠান্ডা হয়ে গেল। আর মনে মনে ভাবছে এই ঝাড়াই বা মানলো কেন, মনে মনে ভাবছে এই ঝাড়াই বা মারতে গেল কেন, একবার ঝাড়া বেড়ে ঠান্ডা কি হলো, কেসটা ভয় দেখালো নাকি আমাকে, এখানে মনে হলো চুপ করে আছে। ফের দ্বিতীয়বার বলছি ইয়া ইউহাশাজার আন্না মুহাম্মাদ ইয়াদউকা, এই গাছ তোমাকে মুহাম্মদ আরবি ডেকেছে। আরেকবার জোর করে ঝাড়া মেরে উঠে, এমন হচ্ছে কেন, গাছ ফাঁক চলবে না, খামাখাই আমার নাম বলে তো চলে আসবে, আমি নাম বললাম যাই, আমি যে মোহাম্মদ কে শাস্তি দি গাছ আসবে না, আর অনেক মাল পাবো, ধরি লোক হয়ে যাবে, এখন যাই। আল্লাহ রাসূল কে শাস্তি দেবে বলে দু কদম আগিয়ে এসে ওর মাথায় কি খেললো জানেন, বলছে আর একবার বলে দেখি। আল্লাহ বলছে পাসওয়ার্ডটা ওইভাবেই সেটিং করা ছিল, তিনবার বললে গাছ চলবে। বলুন না সুবহানাল্লাহ, আরে সকলে জোরে বলুন না সুবহানাল্লাহ, পাসওয়ার্ডটা ঠিক ওইভাবেই সেট করা ছিল, তিনবার বলতে হবে। তিনবারের মাথায় গাছের নিচে দাঁড়িয়ে যখন বললো ইয়া ইউহাশাজার আন্না মুহাম্মাদ ইয়াদউকা, এই গাছ তোমাকে কালি কামলি ওয়ালা ডাল দিয়েছে, এই কথাটা বলার সাথে সাথে গাছটা একবার সম্পূর্ণ ডান দিকে নুয়ে যায়, এরপরে বাঁদিকে নুয়ে যায়, এরপরে পিছিয়ে যায়, তারপরে গাছটা নিজের সিনা দিয়ে চাপ মারতে আরম্ভ করে, আরবের মরুভূমি ফাটাতে ফাটাতে ওই গাছটা সুজায় সেদিন দুনিয়ার বাদশাহ, আমার রাসূলের কদমে আমার রসুল বলছে কিরে আমাকে শাস্তি দিবি না, হাতটা বাড়িয়ে দিয়েছে, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আপনি সত্যি নবী, আজ থেকে আমি আমার নিজের গর্দানকে আপনার কদমেতে নজরানা দিয়ে দিলাম, আমাকে আপনার গোলাম বানিয়ে দিন। বলুন না সুবহানাল্লাহ, আমার রাসূল তাকে বায়াত করার পরেই বলছে বল কি চাস তুই, আমার কাছে কিছু তো এক্সপেক্ট করতে পারিস, কিছু চাইতে পারিস, বল কি চাইতে। না মানে ওয়ান মোর কমপ্লেন হুজুর, একটা কমপ্লেন করার আছে, নালিশ করার আছে। তখন অত মাথায় খেলেনি, সদ্য বায়াত হয়েছে, বলতে পারতো হুজুর আমি যেন জান্নাতে যেতে পারি দোয়া করে দেন, কথা বুঝতে হয়েছে। কিন্তু ওর মাথায় প্রেজেন্ট সিচুয়েশনটা ঘুরছে, বলছে হুজুর আমি না হলে তিনবার চারবার বলেছেন আমি গাছকে ডাকতে গেছি, কিন্তু গাছ তো আপনাকে ভালোবাসে, হুজুর ওকে তিনবার বলতে হয়েছে, ফের দুবার আমায় ভয় দেখিয়েছে, তিনবার বলতে হয়েছে ফের দুবার আমাকে ভয় দেখিয়েছে। আমার রাসূল বলছে এই গাছ তুমি ওকে ভয় দেখিয়েছ কেন? গাছ আল্লাহর রাসূলের সাথে কথা বলতে, আপনারা ভাববেন এখন এইসব আওয়াজ চলছে, গাছ কথা বলছে, হ্যাঁ আর বোকা মুসলমান সুবহানাল্লাহ করছে। জীবন বিজ্ঞানের ছাত্রদের জিজ্ঞাসা করুন, উদ্ভিদেরও প্রাণ আছে, আমরা অক্সিজেন নিয়ে আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, আর গাছেরা কার্বন ডাইঅক্সাইড নেয় আর কি ছাড়ে, অক্সিজেন ছাড়ে। বিজ্ঞান তার নিঃশ্বাস নেওয়া দেখিয়েছে, আমার রসুল তাকে কথা বলিয়ে ছেড়িয়েছে। প্রাণ আছে যে নিঃশ্বাস নিচ্ছে, কথা বলাটা অসম্ভব কি আছে? এটা হলো স্পেসিফিক সাইন, একদিকে মজেদার, সঙ্গে সঙ্গে বাস্তব কিনা ওটা বিলিয়ে দেখিয়ে দিই। আমার ওয়াজের স্টাইলটা বুঝতে পারছেন আপনারা? একদিকে যেমন মজেদা আছে সেটা বাস্তবের সাথে মিলিয়ে দেওয়া যে না এটা হওয়া সম্ভব, এটা একটা গুরুত্ব আছে। কেন বলুন তো, কারণ এমন এক নবী আমরা পেয়েছি, perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity and the Quran is a glorious testimony of the unity of Allah. Chatulona chilo na, each an exceptional. Habiber kono tulona nei. গাছ ওই সময় বলে হুজুর ও যখন আপনার কথা আমাকে বলে আমি হুজুর ওর কথা বিশ্বাস করিনি, তাই জন্য আমি আসিনি, তোকে ভয় দেখালে কেন? হুজুর ভয় দেখাইনি, আপনার নাম শুনে আমার গায়ের লোমগুলো মানে পাতাগুলো সব শিউরে উঠেছিল, ও ভয় খেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বলছে আপনার নাম শুনে আমার পিলে চমকে গেছে, আমার গায়ের লোম মানে গাছের পাতাগুলো শিউরে উঠেছিল, সব ঝরে নড়ে উঠেছে, ও ঘাবড়ে গেছে, হুজুর আমার কি দোষ? আপনার নাম শুনলে আমার যদি এমন হয় আমার হাল। আর তৃতীয়বার বলছে হুজুর তৃতীয়বার আল্লাহ বললো তোর নসিব চমকে গেছে, ও সত্যি কথা বলছে, হুজুর জমিন ফাটিয়ে আপনার কদমে এসে পড়েছি। বলুন না সুবহানাল্লাহ। যে চ্যালেঞ্জ করতো আমার রাসূল চ্যালেঞ্জ ধরে নিত, যা সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে বলছে কই যাবে না, চাঁদ দু টুকরো করতে হবে, চলো। দুনিয়ার বাচ্চার সঙ্গে সঙ্গে কই চলো, না ঢাল না তলোয়ারি না কিচ্ছু, আমার রাসূল নিজে সোজা বার হয়ে গেলেন, চলো নবী আমার সোজা যে একটা টিলার উপরে উঠেছে। কিতাবটা খুলে দেখুন, ওই দিনেতে সাত মুল্লুকের মানুষ কিন্তু চাঁদ দেখতে বার হয়েছে, কারণ পূর্ণ জ্যোতিতে চাঁদ পরিস্ফুটিত ভাবে ফুটে উঠেছে, এত সুন্দর উজ্জ্বল আলো চাঁদনি, মানে কি সুন্দর দেখতে। ওই যে আল্লাহকে বলেছিল আমার রাসূল আমার দিকে আজ ইশারা করবে, আপনি আমাকে পূর্ণ জ্যোতিতে জন্ম দেবেন। সেদিন সাত মুল্লুকের মানুষ চাঁদ দেখতে বার হয়, ইমানের বাদশার 1500 সোলজার নিয়ে দাঁড়িয়েছে কোমরে হাত দিয়ে, আমার রাসূলকে তাম্বীহ করে এক সময় বলেন, খুব তো বলছিলে চাঁদ দুটুকরো করবে, কই তুমি করে দেখাও। আল্লাহ রাসূল নিজের শাহাদাত মোবারকটাকে আসমানের দিকে তুলে ধরেন, আর ইমানের বাদশার দিকে তাকিয়ে একবার হাসলেন, কি হাসি, চাঁদ হার মেনে গেল। বলুন না মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, সকলে জোরে বলুন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। চাঁদ হার মেনে গেল, আমার রাসূল একভাবে আঙুলটা তুলে ওর দিকে তাকিয়ে আছে, হাসছে। হযরত জাবির বলছে আবু বকর শিগগির এখানে আসো, বলে কেন? ওই চাঁদ দেখবে এসো, বলছে এই তো দেখছি, আমাদের চাঁদ দেখবে আসো। বলছে আমিনার চাঁদ দেখবি, আকাশের চাঁদ কি দেখবি, আমিনার চাঁদ দেখবি, আমাদের চাঁদ দেখবি। জাবির ইবনে সামরা তাকাল রাইতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি লাইলাতি আদহিয়ানি ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমারি ফালাহু ইনদি আসনা মিনাল কমারি। হযরত জাবির বলে এই পূর্ণিমার রাত্রিতে আমি আসমানের চাঁদটা দেখছিলাম, যেদিন চাঁদ পূর্ণ জ্যোতিতে উঠে, আর আমি আমার রাসূলের পাঁচ চেহারা মুবারকটা দেখছিলাম, আমার আসমানের চাঁদ দেখি, আমার আল্লাহর রাসূলের চেহারাটা দেখি। আমি জাবির খোদার কসম করে বলি, আসমানের চাঁদের থেকেও আমেনার চাঁদ আমার রাসূলের চেহারা বেশি জ্যোতিময়। আবু জেহেলের কথায় আপনি ব্যথা দিচ্ছেন, আর জাবের কি বলেছিলেন ভুলে গেলেন? বুঝতে পারছেন তো নাকি, চাঁদের থেকেও সুন্দর। হেমানের বাদশাহ বলছে কই দুটুকরো করো, আল্লাহর রাসূল বলছে এটা কোন ব্যাপার হলো, সামনে দিকে আঙুলটা নিয়ে গেলেন, পেছনে একটা জোর করে টেনে দিলেন, জমিনে দাঁড়িয়ে দেখা যায় আকাশে চাঁদটার মধ্যে থেকে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে দুটো টুকরো হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ, নীল আর্মস্ট্রং অলড্রিন মাইকেল কলিন অ্যাপোলো 11 নিয়ে চাঁদে গেল, ফিরে এসে বলছে নিজের চোখে মুসলমানদের নবীর আঙুলের দাগটা আমরা দেখে এসেছি। বুঝতে পারছেন তো নাকি, আমরা নিজের চোখে দেখে এসেছি। আকাশের চাঁদ দুটুকরো হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের আকীদা একটা টুকরো বোধহয় রাসূলের কদমে এসে পড়ে, আর ইমানের বাদশা বলে এটা তো আমার দেশের দিকে যাচ্ছে, হ্যাঁ ওর বাড়ি যাচ্ছে দেখে যাও। আল্লাহ রাসূল বলছে কি এখন বিশ্বাস হয়েছে, হাতটা বাড়িয়ে বলছে হুজুর আমি একা নয়, আমি 1500 সৈন্য সমেত আমি ইয়ামানের বাদশা, আপনার কদমেতে নিজেকে আপনার সমর্পণ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ, ওকে বায়াত করে নেন, আমাদেরকে তওবা পড়িয়ে দেন হুজুর, আজ থেকে আপনার গোলাম হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছে দ্বিতীয় প্রশ্নটা কি বলো, দুটো প্রশ্ন করবে বলেছিল, যে হুজুর আর বিয়াদবি করবো না, একটাই যথেষ্ট, আর দ্বিতীয়টা করে কি হবে? না না না তুমি বলো না দ্বিতীয়টা কি, না হুজুর একটাই যথেষ্ট, আর দ্বিতীয়টা করার দরকার নেই, না তুমি দ্বিতীয়টা করো, হুজুর আর দ্বিতীয়টা করার দরকার নেই, বিয়াদবি হবে। আরে বলোই না, না হুজুর আমি বলবো না, বলতে দোষ কি আছে তোমার, বলছে হুজুর ওটা বলবো না, আমার রাসূল বলছে আমি বলে দেব, আমি কি বলে দেব, রাইট, কোরআন কি বলছে ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, দিলের খবর আল্লাহ ছাড়া বলতে পারে না, আর আমার রাসূল বলছে আমি কি ওটা বলে দেব, দিলের খবর বলছে আমি কি ওটা বলে দেব, না আল্লাহ বলিয়েছেন, আল্লাহ তো সবই করান, তো আল্লাহ তো নিজেই বলছে আমি ছাড়া পাঁচটা জিনিস কেউ বলতে পারে না, তাহলে তার মধ্যে একটা হচ্ছে দিলের খবর, একটা হচ্ছে মায়ের পেটে ছেলে না মেয়ে, ওটা আমার নবী বলে দিয়েছিলেন, ইমাম হুসাইন যখন পেটে ছিল বলেছিল এই উম্মুল ফজল আমার বেটি আবার প্রেগনেন্ট, ওর পেটে ব্যাটা ছেলে আছে। বলুন না সুবহানাল্লাহ, যেখানে কোরআন বলছে ইসাউবিরু ফিল আরহামে ফকাইফা ইয়াশা, মায়ের পেটে ছেলের আমি আল্লাহ ছাড়া বলতে পারে না, আমার নবী বলে দিয়েছিলেন, আমার রাসূল বলছে আমি বলে দেবো, হচ্ছে হুজুর ওটা আপনি বলতে পারবেন না, কারণ ওটা আমি পেট থেকে কোনোদিন মুখে নিয়ে আসিনি, বলছে আমি তাও বলে দেবো, না হুজুর আপনি বলতে পারবেন না, না আমি বলে দেবো, না হুজুর আপনি বলতে পারবেন না, না আমি বলে দেবো, বলছে হুজুর তাহলে বলো, তোমার একটা সুন্দর ফুটফুটে মেয়ে আছে তাই না, জি হুজুর আছে, মেয়েটা খুব সুন্দর দেখতে, জি হুজুর, কিন্তু হলে কি হবে চোখে দেখতে পাই না, জি হুজুর, কানে শুনতে পাই না, জি হুজুর, মুখে কথা বলতে পারে না, ঠিক বলেছেন হুজুর, তুমি মনে মনে করছো মেয়েটার জন্য আমি তোমার পরীক্ষায় পাস করলে তুমি আমার কাছে বায়াত হওয়ার পরে তোমার মেয়ের মুখে আব্বা ডাকটা শুনবে, তাই আমি মুহাম্মাদের কাছে তোমার দোয়া নেওয়ার ইচ্ছা হচ্ছে, চোখ ভরা পানি মাথাটা হেঁট করে আছে, যাও বাড়ি চলে যাও, সব শরীর চলে গেল, যাও বাড়ি যাও, জি হুজুর বলছিলাম আমার ওই মেয়ে কাজ হয়ে যাবে, বাড়ি যাও, বলুন না সুবহানাল্লাহ, কাজ হয়ে যাবে বলে চাঁদ দুটুকরো করে দিতে পারে, এটা কোথাকার কি, বাড়ি যাও, কাজ হয়ে যাবে, 15 দিন ধরে হেঁটে হেঁটে এসে বাড়িতে এসে দৌড় ঠুকছে, ভেতর থেকে একটা বাচ্চা চিৎকার করে বলছে কে বাইরে, কে আমার আব্বা বাড়িতে নাই, আমার আব্বা ইয়ামানের বাদশাহ আল্লাহ রাসূলের সাথে দেখা করতে গেছে, কইছে ধুর কার বাড়ি এসে দৌড় ঠুকলাম, আমার মেয়ে তো কথা বলতেই পারে না, চোখ টোক লোকলে এই তো আমারই বাড়ি, নবীজি কি বললেন কাজ হয়ে যাবে, দেখুন কাজ হয়ে বসে আছে, বলুন না সুবহানাল্লাহ, এদিকে কাজ হয়ে বসে আছে, আল্লাহ রাসূল যে দুনিয়ার বাদশাহ, দোয়া বাপ রে বাপ, যেটা চেয়েছে সেটাই হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, আল্লাহ বলছে গন্ধম খাস না তোকে জান্নাত থেকে বার করে দেব, গন্ধম ফল খেলেন জান্নাত থেকে বেরিয়ে গেলেন, আল্লাহকে বললেন আল্লাহ তুমি যাতে রাজি আমি আদম নবী তাতে রাজি আমি বেরিয়ে গেলাম, খোদা তমাম নবীরা বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি, কিন্তু কেবলা পরিবর্তনের সময় আল্লাহ বলেছিলেন কাবাকে কেবলা চাও, মোহাম্মদ বলছে জি পরওয়ারদিগার হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, বলুন না সুবহানাল্লাহ, কে ছিলেন আমাদের রাসূল, ভাবতে হবে অল্প বিদ্যা বুদ্ধির মানুষ আমরা, ও কাপড় কেটে মাওলানা হওয়া যায় না, সোনা ঘষে মাওলানা হওয়া যায় না, কথা বুঝতে পারছেন না। হাওড়ার হাটে মঙ্গলা হাটে আর ওই যে বাবুলালের কি হাট, এবিএম হাটে আর ওই যে কি বলে মতি হাটে, তারপরে বাঁকড়ার হাটে, শ্যামবাজারের হাটে, এদিকের হাটে ঘুরে ঘুরে কিন্তু মাওলানা হওয়া যায় না। আর চল্লিশ দিন ঘুরে এসে হুজুর হয়ে গেলে, আঠারো বছর যারা মাদ্রাসার বেঞ্চে পাথা ঘষেছে ওরা কি করলো? তুমি যদি সব শিখে গেলে, কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন? বাহ, হুজুরের অভাব নেই গো, যাকে দিচ্ছে সেই ফতোয়া দিচ্ছে, না এটা ঠিক নয়, ওটা ঠিক নয়, ওটা ঠিক নয়, ওটা ঠিক নয়, ওটা ঠিক নয়, ওটা সারি বাপ বাপ, মুক্তি তো ঘরে ঘরে আশ্চর্য, হে আল্লাহ, সম্পূর্ণ আশ্চর্য, কত ফতোয়া, কত মশলা। জেম বিয়ে করেছে সে তার লাইন ভালো বোঝে, জেম সে করেছে তার লাইন সে ভালো বোঝে, যে ডাক্তারি করছে সে তার লাইনটা ভালো বোঝে, দিনের কাজ করতে হবে না, ওই ডাক্তারির মধ্যে দিনের কাজ আছে, তুমি সারা দিনের মধ্যে দশটা পেশেন্ট ফ্রি দেখো, তোমার দিনের কাজ আছে, না পাঁচ দশ পঞ্চাশ পাঁচ হাজারটা লস হয়ে যাবে, ওটা দেখা যাবে না, অসম্ভব হলো, পকেটে দাঁতন নিয়ে বার হয়ে পড়লি হলো, তুমি দশটা রুগী ফ্রিতে দেখলি তো তোমার দিনের কাজ হচ্ছে। কাপড়ের কাপড় কাটার মধ্যেও কিন্তু দিন আছে, কেন আপনি নিয়ত করে নিন, ওয়ায়ার কবস্তাও বাহু, আমার রসুল নিজের হাতে কাপড় সেলাই করছেন, মেশিনে পাটা দেওয়ার আগে নিয়ত করলেন, তার মধ্যেই তো দিন আছে, বলুন না সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিকের ব্যবসা ছিল কাপড়ের, ওর মধ্যেই তো দিন আছে। সব থাকতে থাকতে এই হুজুরদের কাজ আপনাদের, মাওলানাদের কাজ আপনাদের করার ইচ্ছে হলো, আর করবেন, করেন ভালোভাবে করেন, সব যেদিকে লাপাচ্ছে চিংড়ি মাছের মতো উল্টো দিকে লাপিয়ে লাভ কি আছে? কথা বুঝতে পারছেন? বাপ দাদু চোদ্দ পুরুষ সব ভুল করে কবরে আগুন জ্বলছে, তারা জাহান্নামি আগে বলুক, তারপরে আপনার জান্নাতিটা নেব। কথা বুঝতে পারছেন? এতদিন ধরে বাপ দাদু আপনার যেটা করে গেছে তাদের কবরে আগুন জ্বলছে, আগে আপনি লিখে দিন, তবে আপনার রাইটটা নেব। ফুরফুরার মুজাদ্দেদের জামান কাফের ছিল, ওটা লিখে দিন, তবে আপনারটা নেব। কথা বুঝতে? আরে আমি গুনাহগার, আমি সিয়াকার খাতাকার, আমি পাপিকার, আমি ভুল, কারণ মানুষ আমি ফেরেশতা নয়, কিন্তু যে আকীদাটা সামনে নিয়ে চলছি ওই আকীদাটা ভুল বলে দিন তো। এক থেকে দেড় লক্ষ মানুষের স্বভাব, উলুবেড়িয়া মাদ্রাসার জলসা, আপনারা নাম শুনেছেন তো নাকি, উলুবেড়িয়া মাদ্রাসার জলসা। এবার আমাকে প্রশ্ন করেছিল কি জানেন, বলছে এই সিলসিলায় ফুরফুরা শরীফ বলেন আপনারা, এটা কি সারা পৃথিবীতে সিলসিলায় ফুরফুরা আছে? কথা বুঝতে পারছেন না? সিলসিলায় ফুরফুরা কি সারা পৃথিবীতে আছে? না না না, কখনোই নেই, থাকতে পারে না, কারণ মুজাদ্দেদ জামান পূর্ব ভারতের জন্য মুজাদ্দেদ হয়েছিলেন, সারা দুনিয়ায় তার বোলবালা হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। বাচ্চাটা জন্ম নিয়েছি গয়েশপুরে, কিন্তু তার পরিচিতি সারা পৃথিবীতে ঘটে গেছে। অতএব ফুরফুরা সিলসিলা সারা পৃথিবীতে নেই। তাহলে আমার হাতে মিনারেল ওয়াটার ছিল, বুঝলেন, কিনলে ওই পানির বোতল আছে না, সঙ্গে সঙ্গে বোতলটা আমি হাতে ধরেছি, ভাই এর ভেতরে কি আছে বলুন তো? বলছে পানি, এটা আব। বলছে না, হ্যাঁ আব, না এটা মুইয়া, হ্যাঁ ওই ওই মুইয়া, না না এটা মাউন। বলছে হ্যাঁ হ্যাঁ ওই মাউন আর কি, ওই একই তো হলো। আচ্ছা একই হলো, আচ্ছা এটা ওয়াটার। বলছে হ্যাঁ ওই তো হলো, এটা জল। বলছে হ্যাঁ ঠিকই তো, এটা পানি, হ্যাঁ ঠিকই তো বলছে। জিনিসটা এক, কতগুলো নাম বললেন আর সবটাই আপনারা ঠিক বললেন, কথা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? এই জল বাংলা ভাষাভাষী আমাদের বাঙালিদের মধ্যে আছে, ওয়াটার কথাটা ইংরেজদের মধ্যে আছে, আব কথাটা পার্সিয়ানদের কাছে আছে, মুইয়া কথাটা আরবের চর্তি ভাষায় যারা কথা বলে তাদের কাছে আছে, মাউন কথাটা আরবি সাধু ভাষায় আছে, পানি কথাটা আমাদের উর্দু এবং হিন্দি ভাষাভাষীর মানুষের কাছে আছে, কিন্তু এই তরল পদার্থ যেটা এর মধ্যে আছে, যেটা খেলে প্রাণ ঠান্ডা হয়ে যায়, যেটাকে আমরা পানি বলি, ওটা পৃথিবীর সব টিউবওয়েল থেকেই বার হয়, কিন্তু আলাদা আলাদা দেশে আলাদা আলাদা নাম আছে। দাদা হুজুর পীর কিবলার ফুরফুরা সিলসিলা এটা আমাদের এখানে না, কিন্তু এই তরল পদার্থটা সারা পৃথিবীতে আছে। যেমন পানি কোথাও ওয়াটার, পানি কোথায় মুইয়া, পানি কোথায় আব, পানি কোথায় জল, পানি কোথায় পানি, তেমন সিলসিলা ফুরফুরা শরীফ আমাদের ভারতে আছে। এটা আপনি তুরস্কে যান মারকাজে সুদ্দিয়ত, এটা বিশ্বে যান বায়েন বায়েন, দাদা হুজুর সারা বিশ্বে না থাকলেও তার আকীদা সারা পৃথিবী বর্তমানে 96.4% এক কথায় 97% মুসলমান এই আকীদা মেনেই চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ এবারেই আমি এশিয়ান ডিবেটে গেছিলাম, আপনারা জানেন না অনেকে, এইবারে আমি এশিয়ান ডিবেটে গেছিলাম। সারা পৃথিবীর মধ্যে 197টা মানুষ, 96.4% মুসলমান বাইনাল ইফরাদ ওয়া তাফরিদ নিয়ে চলে। যেমন একটুখানি বুঝিয়ে দিই, আমরা ইয়া নবী সালাম আলাইকা পড়ি, দাঁড়িয়ে পড়ি কিনা, একদল বলছে ওটা দাঁড়িয়ে পড়া ওয়াজিব, আর নতুন দল বার হয়েছে তারা বলছে ও পড়ার দরকার নেই। কথা বুঝতে পারছেন? নবীর যুগে নেই, সাহাবার যুগে নেই, এই নেই সেই নেই, আছে সেটা প্রমাণ সাপেক্ষ, কথা বুঝতে পেরেছেন? কিন্তু প্রথমে কি ফতোয়া দিচ্ছে ও দাঁড়িয়ে সালাম পড়া না যায়, কথা বুঝতে পেরেছেন? আবার এটাকে একদল ফতোয়া দিচ্ছে ওয়াজিব, তাহলে যে বললো ওয়াজিব সে ফরাদ করলো, আর যে বললো নাজায়েজ সে তাফরিদ করলো, ছেড়ে দিল। আমার দাদা হুজুরের আকীদা কি জানেন? বাইনাল ইফরাদে ওয়া তাফরিদে, বাবা ওয়াজিবও নয় নাজায়েজ হারামও নয়, ভালো সওয়াবের কাজ করো। বলুন না সুবহানাল্লাহ। এই মধ্যপন্থা অবলম্বনকারী সারা পৃথিবীর 110 কোটি মুসলমানের মধ্যে 95 লক্ষ মুসলমান মেনে চলে। বলুন না, মাফ করবেন, 210 কোটি মানুষের মধ্যে 195 কোটি মুসলমান এটা মেনে চলে। বলুন না সুবহানাল্লাহ। অতএব অনেকে অনেক কথা বলে, এইখানে চ, জামাতে ইসলামে চ, আহলে হাদিসে চ, এতে চ, রাফেজিতে চ, তবলিগ জামাতে চ, এখানে চ, ওখানে চ, সারা পৃথিবীতে আছে, এতে আছে, আমি শ্রদ্ধা করি, কিন্তু অনেক ভুল বুঝানো হয়ে থাকে এর মধ্যে। সারা পৃথিবীতে যদি হয়ে থাকে তো সারা পৃথিবীর সব থেকে বড় ইজতেমা বাংলাদেশে হয় কেন? প্রতিবারে লটারিতে বাংলাদেশ? রাগ করবেন না, আমার সিলসিলার মানুষদের বলার অধিকার আমার আছে কি নেই? আর যদি আমি না বুঝিয়ে দিই, পাড়ার লোকের সঙ্গে দ্বন্দ্ব হবে, আর জেদ করে সিলসিলার মানুষদের উপর কোপ ফেলে মসজিদে মসজিদে মসজিদে মসজিদে সব মুজাদ্দিদ জামানের খেলাফ মানুষদের ঢোকাবে, মুখে বলবে আমিও দাদা হুজুরকে মানি। কথা বুঝতে পারছেন? বলা জরুরি, আমার সিলসিলার মানুষদের সাবধান করার দায়িত্ব আমার ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার সিলসিলার মানুষদের আমি বলতেই পারি, সারা পৃথিবীতে যদি থাকি, বাংলাদেশে কত মানুষ এসেছিল? বলছে 10 লক্ষ, কেউ বলছে 20 লক্ষ, কেউ বলছে 30 লক্ষ, সর্বোচ্চ তারাই বলছে 50 লক্ষ মানুষ এসেছিল। যদি 50 লক্ষ আসে, আমি সেটাকে ডবল করে দিলাম, কত হচ্ছে? 1 কোটি। এই সারা পৃথিবীর 1 কোটি মানুষের পিছনে তাদের ফ্যামিলি ভাবে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আরো 5 জন করে আছে, তাহলে ককোটি হলো? 5 কোটি। ওটাকে ডবল করে দিলাম, চলুন কত হলো? 10 কোটি। আরো 5 কোটি দিয়ে দিলাম, চলুন কত হলো? 15 কোটি। আর লাগবে চাইলে দিতে পারি, 10 লাখ, 50 লাখকে 15 কোটি করে দিয়েছি। কিন্তু সারা পৃথিবীর মধ্যে 210 কোটি মুসলমানের মধ্যে 15 কোটি যদি তবলিগ জামাত হয়, 195 কোটি মানুষ কারা? কোন জামাতের তারা? কোন দলের তারা? কোন আকীদার তারা? সারা পৃথিবীর মধ্যে রেট অফ পার্সেন্টেজ বলছে 96.4% মুসলমান, তারা হচ্ছে বাইনাল ইফরাদ ওয়া তাফরিদ, সুন্নিয়াতের মারকাজে সুন্নিয়াতের তরিকা অনুযায়ী চলে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুঝতে হবে, সাধারণ মানুষ বোঝে না। অনেক ওয়াজ শুনেছে, ফান্ডামেন্টাল জায়গায় আসুন, কারণ আপনার আব্বা আজ কবরে, আপনার মা আজ কবরে, আপনার দাদু আজ কবরে, আপনার দাদি আজ কবরে, তাদের গালাগাল শুনতে হচ্ছে, জানেন? যে তারাও দাঁড়িয়ে সালাম পড়ে গেছে, তারাও কবরের দ্বারে যে জিয়ারত করেছে, তারাও আজানে হাত তুলে মুনাজাত করেছে, তারাও নামাজের পরে দোয়া করেছে, তারাও জানাজার পরে দোয়া করেছে, তাহলে তারা কি ভুল করে কবরে গেছে? আল্লাহর হালাল হারামকে যে হালাল জানে সে তো জাহান্নামী, তাহলে আমার আপনার বাপ দাদু কে আর জাহান্নামে জ্বলছে? এর বিচার চাই আজ। কি গো আমার কথা আপনারা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? তাহলে তারা কি জাহান্নামে গেল নাকি? অতএব না, তারা জাহান্নামে যায়নি, তারা যে মওত পথটা বেড়ে চলেছে তারা জাহান্নামে যেতে পারে না, কারণ তারা যদি জাহান্নামে যায় তাহলে ওয়াইসে কারানিও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আপনার আমার বাপদাদু যদি জাহান্নামী হয়ে থাকে তাহলে সালমান ফার্সিও জাহান্নামী, আপনার আমার বাপদাদু যদি জাহান্নামী হয়ে থাকে তাহলে ইমাম বাকির, ইমাম জাইনুল আবেদিন, ইমাম মুসা কাজিম, কারা তারা? এই দেখুন, আপনার সঙ্গে সম্পর্ক বেহরাবে, তার সঙ্গে সম্পর্ক তার ওয়ালিদের, তার সঙ্গে সম্পর্ক পাঁচ হুজুরের, পাঁচ হুজুরের সম্পর্ক মুজাদ্দিদে জামানের সাথে, মুজাদ্দিদে জামানের সম্পর্ক শাশুড়ি ফাতেহ আলী ভাইয়ের সাথে। একদিন দিয়ে চলুন ইব্রাহিম, ইব্রাহিম আদহাম থেকে আদম বন্ধুরি হয়ে হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, আর সোজা চলুন হযরতে আব্দুল হাক মুহাদ্দিস দেলুবি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলুবি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলুবি, আব্দুর রহিম মুহাদ্দিস দেলুবি, তাবকা মুসলসল সম্পর্ক হচ্ছে হযরতে ইমাম হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সমসাময়িক হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া, তাদের সঙ্গে সম্পর্ক হযরতে খাজা গরীব নওয়াজ মঈনুদ্দিন চিশতির, তার সঙ্গে সম্পর্ক হযরতে উসমান হারুনির। এদিক দিয়ে চলুন সম্পর্ক কোথায় যাচ্ছে? হযরতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর, তার সঙ্গে সম্পর্ক শাশুড়ি ফাতেহ আলী ভাইয়ের, তার সঙ্গে সম্পর্ক নূর মোহাম্মদ চাঁদগামীর, তার সঙ্গে সম্পর্ক সৈয়দ সৈয়দ আহমদ বেদনবীর, তার সঙ্গে সম্পর্ক হযরতে মাসুম রব্বানী, তার সঙ্গে সম্পর্ক মুজাদ্দিদ আলফিসানি। এই তিনটে তরিকা দিয়ে দেখছে বড় পীর আব্দুল কাদেরুল জিলানির সাথে তবকা বা মুসলসল তার সম্পর্ক, হযরতে ইমাম বাকের সাথে, ইমাম বাকের কে? ইমাম জাইনুল আবেদিনের ছেলে, ইমাম জাইনুল আবেদিনের ছেলে ইমাম বাকরের সম্পর্ক ইমাম জাইনুল আবেদিনের সাথে, জাইনুল আবেদিনের সম্পর্ক তার আব্বা ইমাম হুসাইনের সাথে, হুসাইনের সম্পর্ক হযরতে আলীর সাথে, আলীর সম্পর্ক উসমান গনির সাথে, উসমানের সম্পর্ক ওমর ফারুকের সাথে, ওমরের সম্পর্ক আবু বকর সিদ্দিকের সাথে, আবু বকরের সম্পর্ক আল্লাহর রাসূলের সাথে, আর নবীর সম্পর্ক আমার আল্লাহর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বাংলায় বলে শিকল, হিন্দিতে উর্দুতে বলে জঞ্জির, ইংলিশে বলে চেন, আর চেনের আরবি কথা হচ্ছে সিলসিলাতুন। মাটি থেকে ফুরফুরা উঠলো না, আকাশ থেকে পড়লো, এই চেন ওয়াইজ একদম এই পর্যন্ত নেমে এসেছে, এটাকে বলা হয় ফুরফুরা চেন, তাকেই বলা হয় ফুরফুরা সিলসিলা। বলুন না সুবহানাল্লাহ। এখন যদি জাহান্নামে যায় এই ফুল চেনটা জাহান্নামে যাবে, বড় পীর সাহেব যদি জাহান্নামে যাই বড় পীর সাহেবের উপর ভরসা না করে তোমার এলাকার নতুন গজানো মৌলবীর উপর ভরসা করবে? হে যুবকের দল, আমার ওয়াজ বুঝতে পারছো? খাজা সাহেব যদি জাহান্নামে যাই তার উপর ভরসা না করে তোমার এলাকার গজানো মৌলবীর উপরে ভরসা করবে? তা আমার নীতি শুনবেন? আমার ভক্ত বেশি নেই, হাতে গুনা কতকগুলো, কিন্তু যে কটা আছে না এইরকম আছে কট্টরপন্থী। আমার নীতি আকীদাটা শুনে রাখুন, রাসূলের কদমের নিচের কার্পেট, কথা বুঝতে পারছেন না, নবীর পায়ের তলার কার্পেট, আর জাহান্নামে যেতে গেলেও আল্লাহর ওলিদেরকে দিয়ে জাহান্নামে যেতে রাজি আছি, অন্য কারোর সাথে জান্নাতে যেতে চাই না। আপনারা রাজি আছেন? যদি থাকেন হাত তুলে দেখান। আল্লাহর ওলিদের সঙ্গে জাহান্নামে যাব, অন্য কারোর সাথে জান্নাতে যাব না। যদি রাজি থাকেন আল্লাহ সাক্ষী হচ্ছে, হাত তুলে দেখান। মাশাআল্লাহ, যে কটা তুলেছেন ঠিক আছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের দলে কবুল করে নিন। আর যারা তুলেননি, কেন তুলেননি জানি না, আমার কথায় ব্যথা পেয়েছেন, হাত নামিয়ে নিন, আমার কথায় ব্যথা পেয়েছেন আমি বুঝতে পারছি। তবে ওই যে বললাম যে কজন আছে এই আল্লাহর ওলিদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই, আপনার আব্বা আপনার মা সেই পথ ধরে চলেছে, আমার আব্বা মা সেই পথ ধরে চলেছে, ওলিয়া ওলিয়া এমনকি ইমাম হোসেন, ইমাম জাইনুল আবেদিন, ওরা যদি জাহান্নামে যায় ওই সিলসিলায় আমরা এসছি, আমরাও জাহান্নামে যেতে চাই। এইটার উপরে আমি একমত। আপনাদের ইচ্ছা হয়নি হাত তোলেন নিয়ে, একমত কিনা আল্লাহই জানে, ব্যাপার বুঝে নেবেন। তবে হ্যাঁ, বাস্তব যেটা আমি সেটাই বলছি, কারণ আপনি আমাকে ভালোবাসেন আমার জন্য নয়, কোন ভাড়াটিয়া বক্তা ভাববেন না, আমাকে ভালোবাসেন কেন জানেন? আমার ওয়ালিদ সাহেবের জন্য আমাকে ভালোবাসেন কেন জানেন? আমার মুফতি আজমের জন্য, আমার পাঁচ দাদুর জন্য, আমাকে ভালোবাসেন আমার দুপিড়ির দাদু হজরতে মুজাদ্দিদ জামানের জন্য, আমাকে ভালোবাসেন আমার দপিড়ির দাদু মোস্তফা মাদানির জন্য, আমাকে ভালোবাসেন আমার উনিশ পিড়ির দাদু মনসুর বগদাদির জন্য, আমাকে ভালোবাসেন আমার বত্রিশ পিড়ির দাদু খোদাল্লাহ রসুলের জন্য, সেই কুরাইশের খুন হাশমি খানদানের সিদ্দিক বংশের ছেলে তার জন্য, তাদের দিকে তাকিয়ে আমাকে আপনারা ভালোবাসেন, কথা ঠিক না ভুল বললাম? আমাকে যে আদব করেন আমাকে নয় আমার খুনকে, নবীর বেটাও তো জাহান নামে গেছে, আমিও যেতে পারি জাহান নামে, কিন্তু রক্তটাকে আপনি শ্রদ্ধা করতে হবে কি হবে না বলে, কথা বুঝতে পারছেন? তো সেই পথ ধরে তো আমার কথাটা আপনারা প্রথমে বুঝতে পারেননি, এখন একবার হাত তুলে বলেন তো, যদি বড় পীর সাহেব জাহান নামে যায়, খাজা সাহেব জাহান নামে যায়, ইমাম হোসেন যদি জাহান নামে যায়, আল্লাহ রসুলের নওয়াসা যদি জাহান নামে যায়, সেই সিলসিলারই মানুষ আমরা, আমরাও জাহান নামে যাব, অন্য কারো সাথে জান্নাতে যাব না, রাজি যদি থাকেন এবার একবার।